কিন্তু না, আমরা জানি শুধু কোরআন আমরা বুঝতে পারি না যতক্ষণ আমরা তার ব্যাখ্যা জানতে পারি। অতএব কোরআনের ব্যাখ্যা নিতে আমরা কার কাছে যাব? হাদিসের কাছে যেতে বাধ্য। সেই ব্যাখ্যা অনুযায়ী আমরা যেভাবে বলা হয়েছে, যখন বলা হয়েছে খাবার বন্ধ করব এবং যখন বলা হয়েছে খেতে শুরু করব। ব্যাস, আনুগত্য শিক্ষা এখান থেকেই হলো, বন্ধ করো বন্ধ। যখনই আপনি আদান শুনবেন আল্লাহ আকবার, তার মানে কি ভজন হয়ে গেছে, খাওয়া ছেড়ে দেন, খাওয়া ছেড়ে দেন। আর যখনই আপনার মাগরিবের আদান হয়েছে বা আপনি বুঝতে পারলেন যে সূর্য ডুবে গেছে, খেতে শুরু করুন। এ নয় যে খাচ্ছি খাবো। অনেক মহিলা আছে বাড়িতে ইফতারি নাস্তা তৈরি করতে করতে করতে করতে আজান হয়ে গেছে, খাচ্ছে ইফতারি করে না, হ্যাঁ করছি এই যাচ্ছি। আরে আগে কমসে কম খেজুর একটা মুখে ভরে নাও, তারপর কাজ করো। মানে কাজের চাপ থাকে, খেতে বসতে পারে না, তা বলে এই নয় যে তুমি ইফতারিটা করবে না। অনেক দেরিতে বসে ইফতারি করে, এটা কিন্তু উচিত না। যখনই টাইম হয়ে যাবে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ইফতার করতে হবে, তাড়াতাড়ি ইফতার করা হচ্ছে শূন্য। সুতরাং ইফতারিতে দেরি করা যাবে না। এটা হচ্ছে আনুগত্যের প্রশিক্ষণ। এভাবে আপনি আল্লাহ রসুলের আনুগত্যের প্রশিক্ষণ পান, শিক্ষা পান। নম্বর ৪, রোজা দরিদ্র ও অভাবগ্রস্তদের প্রতি করুণা ও সহানুভূতি বৃদ্ধি করে এবং মুসলমানদের মধ্যে ভালোবাসার বীজ রোপণ করে। দুটো একসঙ্গে বলে দিয়েছে, দুটোকে একসঙ্গে বলে দিয়েছে। রোজা দরিদ্র ও অভাবগ্রস্তদের প্রতি করুণা ও সহানুভূতি বৃদ্ধি করে। কিভাবে? তারা যে না খেয়ে কত কষ্ট পায়, রোজার মাসে রাখ রোজা সব দিন ধনী হওয়া একরে, এ জঠরের কিবা জ্বালা রোজা রেখে দেয় রে। দিন ধনী হওয়া একরে, এ জঠরের কিবা জ্বালা রোজা রেখে দেখ রে। যে খেতে না পেয়ে, খেতে না পেলে যে কত খিদের জ্বালা, আহা, আমার একটা অভিজ্ঞতা আছে খেতে না পেলে খিদের কত জ্বালা হতে পারে, বুঝতে পারলেন? এটা শুনবেন বলবো। একবার গেছি মাদ্রাসায় ভর্তি হতে গেছি, তো সেখান থেকে এক হুজুরের বাড়ি যাব, তার মানে থ্রুতে তার সুপারিশে মাদ্রাসায় ভর্তি হব। কিন্তু তার বাড়িতে গেলাম দুপুরবেলায়, তিনি বাড়িতে নেই, তার বাড়ির লোক অবশ্য ছাড়লেন না, ভাত খাওয়ালেন দুপুরবেলায়। তারপরে আমি বললাম মাত থাকা চলবে না, যখন হুজুর নেই তখন আমি নিজেই হয় বাড়ি ফিরে যাই না, আমি একাই গিয়ে দেখি। তার বেরিয়ে পড়লাম, সে দুপুরে ভাত খেলাম দিয়ে বেরিয়ে গেলাম, বাস স্ট্যান্ডে এসে দেখছি বাস নেই, কোনো বাস নেই। এমন একটা বাস পেলাম যে বাস এসে আর ট্রেন পাই না, ট্রেন যখন পাই না তখন স্টেশনে রাত কাটাতে হবে। পৌষ মাসের রাত, শীতের রাত, সঙ্গে অবশ্য শাল ছিল, দামি শাল না, অল্প দামের শাল ছিল, আর পকেটে পয়সা ছিল ভাড়ার মতো, খাবার মতো ছিল না। রাত হয়ে গেল, রাত কেটে গেল, ভাবলাম আমি নিজেই একবার মাদ্রাসা গিয়ে দেখি। সকাল যখন হলো তখন ফার্স্ট ট্রেন 9টায়, ট্রেন অপেক্ষা না করে বাস ধরে সেই মাদ্রাসায় গেলাম। সেখানে গিয়ে শুনছি মাদ্রাসায় এখন ছুটি, পৌষ মাসে আদায় হয়, ধান আদায় হয়, সেই আদায়ের জন্য ছুটি। মাদ্রাসায় কেবল একজন হুজুর বসে আছেন, তিনি বলছেন তুমি কি জন্য এসছো বাবা? আমি বললাম হুজুর আমি এরকম ভর্তি হতে এসেছি, আমি মাদ্রাসায় পড়তে চাই। তুমি এক কাজ করো, আশা ভর্তি হয়ে যাবে, তুমি হেডমাস্টারের সঙ্গে দেখা করো, হেডমাস্টারের বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে অবিনাশপুর, সেখানে যাও, সেখানে গেলে তুমি হেডমাস্টারের সঙ্গে দেখা করলে তোমার ভর্তি হয়ে যাবে। আমি ঠিক আছে। এ হুজুর কিন্তু আর জিজ্ঞাসা করলেন না কোথেকে আসছো, কেন তুমি বা আসছো, খাওয়া এসব কেন জিজ্ঞেস করবে সকালবেলা? তখন মোটামুটি 7-8টা বাজছে, 8:30-8টা বাজছে, জানে না, আমি তো আসে জানে না, কখন ভাত খেয়েছি তাও জানে না, রাতে কিছু খেয়েছি না কিছু তাও জানে না, জিজ্ঞেস করার কথাই না। তারপর বলছে ওই দেখো ট্রেন আসছে, এই ট্রেনের চেপে চলে যাও, শিউরি বলে একটা শহর আছে সেখান থেকে চলে যাবে অবিনাশপুর। ছুটলাম, ট্রেন ধরে নিলাম, ট্রেনের টিকিটও কাটিনি, গিয়ে শিউরি স্টেশনে নেমে টিকিটের যাত্রী, একবারে গিয়ে বাস পেয়ে গেলাম, বাস ধরলাম, বাস ধরে নামলাম অবিনাশপুরের স্টেশনে, কি বলে বাস স্ট্যান্ডে, সেখান থেকে গেলাম হেড মৌলানার বাড়ি, সেখান থেকে খবর পেলাম যে হের মাওলানা নেই, তিনিও আদায় করতে গেছেন। ঠিক আছে, তখন দুপুর, তখন দুপুর হয়ে গেছে, কে আর বলবে খেতে, কে আর থাকতে, আমি তো অপরিচিত, সম্পূর্ণ অপরিচিত। সেখান থেকে ফিরে এলাম নিরাশ মনে, যাই এবার বাড়ি ফিরে যাই। দিয়ে বাস স্ট্যান্ডে এসে বাস ধরলাম, বাস ধরে এসে সেই শান্তিনিকেতনে নাম শুনেছে রবি ঠাকুরের, রবি ঠাকুরের শান্তিনিকেতনে নাম শুনেছেন। সেই বোলপুর স্টেশনে এসে তখন প্রায় 3:30 বাজে, ওখানে ট্রেন আছে, ওই ট্রেন ধরে আমি আমার বাড়ি ফিরব। তখন আমার মাথা ঘুরছে আর পাক দিয়ে বমি, আর বমিতে কি বের হবে বল্লাহে, একটা দানা নেই বমিতে, খালি শুকনো পানি খেয়েছি, ওই পানি পানি আসলে লোকে চারদিকে ভিড় করেছে, কি হয়েছে কি হয়েছে, খালি পেটে, হ্যাঁ খালি পেটে পানি খেয়েছি আর ওইটা বমি হচ্ছে, মানে কিছু নেই পেটে। এই যে জটরের জ্বালা, সে কি পেটে মোটর দিচ্ছে আর কিভাবে টেনে ধরছে, আর যা পয়সা ছিল টিকিট কেটেছে ট্রেনে, আর ওদিকে বাস ধরতে হবে, আল্লাহ। সেই যে স্টেশনে বমি হলো, বমি হওয়ার পর সেই যে কি কষ্টে ট্রেন চাপলাম, একটা দানা না খেয়েছি আর না কিনতে পেরেছি আর না খেয়েছি। তারপরে ট্রেন ধরে স্টেশনে নেমে সেখান থেকে বাস ধরে বাড়ির দিকে, মাকে বলছি মা বড় খিদে লেগেছে ভাত দাও। সেখানে রাত প্রায় সন্ধ্যা তখন 7:30 ভাত খেয়েছি। তো জঠরের কি জ্বালা অভিজ্ঞতা আছে, রোজা যখন মানুষ রাখে আর বিশেষ করে সেই দিনে যেদিনে সেহরি খেতে পায় না, সেহরি খেয়ে রোজা রাখলে তাও চলে মোটামুটি ধরে রাখে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাও, তাসাহারু সেহরি খাও, সেহরিতে বরকত আছে, বরকত আছে মানে কি, মানে তোমার কষ্টটা কম হবে। আর যদি বাই চান্স ঘুমিয়ে গেল বেচারি উঠতে পারলো না, সেহরি খাওয়া হলো না, রোজা হবে না, হবে না। অনেকে বলে এক কুলি পানিও খেতে হবে, আজানের পরে পানিও খেয়ে নেয়, পানি খেলে রোজা হবে, বাবুল ভাই দানদার বাবুল ভাইয়ের কাছে ফতোয়া নিয়ে। এক লোক ঘুমিয়েছিল, দিয়ে উঠে ধুমুক করে উঠে দেখলো আজান হয়ে গেছে, এখন সে ভাবলো কিছু সেহরি না খেলে তার রোজাই হবে না, যে এক কুলি পানি খেয়ে নিলো, বলে পানি না খেলে রোজা হবে না, যে রোজা রাখলো হবে না, হবে না, কেন হবে না, রোজার নিয়ম তো আছেই, এখন সে বেচারি খেতে পাই না, আপনি মুশকিল রেখে দেন রোজা। এখন যদি বলেন হুজুর আমি এখন কাজের লোক, ভারী কাজ করবো দিনের বেলাতে, তাহলে তখন আমার অবস্থা তো টাইট হয়ে যাবে, আমি পানি খেলাম না, খাবার খেলাম, তো আমার কাজটা কি হবে, যদি পারেন তো কাজটা ছেড়ে দেন, ঘরে বসে থাকুন, আর যদি না পারেন, আপনি কাজ করতে করতে যদি একান্তই আপনি মানে অধৈর্য হয়ে যান, মানে আপনার যান যাই যাই হয়ে যায়, তখন আপনি কি করুন রোজাটা ভেঙে দেন, দেখান আপনি পান করুন, কিন্তু রোজাটা কাজা করতে হবে, তাই না, রোজাটা কাজা করতে হবে। মোট কথা হলো যে রোজা ধনী গরিব সবারই কাছে আসে, ধনীদেরকে শিক্ষা দেয় যে দেখো এই জঠরের কি জ্বালা, রোজা রেখে দেখো যে গরিব মানুষ যে খেতে পায় না, যার মানে কোন রকম করে টেনে টুনে একবারও খাবার জোগাড় হয় না, তারা কি কষ্টে দিনাতি পার করে। দেখেছেন কুকুরের সঙ্গে ছোট ছোট বাচ্চারা মারামারি করে, কুকুর খাবে না ছেলেটা খাবে, দেখেছেন ডাস্টবিনে, দেখে থাকবেন ঢাকাতে, আমার দেখেছি আমাদের কলকাতায় মাঝে মাঝে দেখানো হয় যে একটা ফেলে দেওয়া জিনিস সেই ফেলে দেওয়া জিনিস মানে কুকুর কুড়াতে যাচ্ছে আর ছেলেটাও কুড়াতে যাচ্ছে, ও কুড়িয়ে খাবে না এ কুড়িয়ে খাবে। আমরা দিল্লিতে দেখেছি এভাবে সকালবেলাতে মিসকিনের দলরা লাইন লাগিয়ে থাকে, কখন একটা রুটি পুড়িয়ে যাবে সেই রুটিটা ছুঁড়ে দেবে, পোড়া রুটি এইভাবে ছুঁড়ে দেবে, কিংবা কোন দানশীল ব্যক্তি সকালবেলায় আসবে এসে দু চারটা রুটি দেবে, তার সঙ্গে কোন মিসকিনকে দেবে। আহা, সেই মিসকিনদের অবস্থা, যারা প্ল্যাটফর্মে রাত কাটায় তাদের কিন্তু কোনো ঘরবাড়ি নেই, কিচ্ছু নেই, প্ল্যাটফর্মের উপরে রাত কাটায় আর এদিক ওদিক চেয়ে চেয়ে খায়। এই যে অবস্থা, মানে দরিদ্রের অবস্থা, গরিবদের অবস্থা কি কঠিন, সেটা রোজা রাখে দেখা যায়। আর দ্বিতীয় কথাটা যে বলা হয়েছে, মুসলমানদের মধ্যে ভালোবাসা, ভালোবাসার বীজ রোপণ হয়, ভালোবাসার বীজ রোপণ কে করে, রোজা কিভাবে করে, ওই যে দিন ধনী সব এক হয়ে যায়, তখন গরিবদের প্রতি একটু সহানুভূতি হয়, আর সেই সময়ে রোজার দিনে বিশেষ করে একসঙ্গে ওঠা বসা, একসঙ্গে ইফতারি করা, এক অপরকে দাওয়াত দেওয়া, একসঙ্গে তারাবির নামাজ পড়া ইত্যাদিতে দেখবেন রোজার দিনে বেশি, হ্যাঁ বেশিরভাগ সামাজিক বন্ধনটা বেশি মজবুত হয়ে ওঠে। এই রোজার দিনে রোজা রাখতে সত্যি এই রোজার দিনগুলো ভালো লাগে। আপনি সৌদি আরবে বিদেশে আছি তবুও অনেক ভালো লাগে, বিশেষ করে আমাদের ইফতারি হওয়ার জন্য বেশ সুন্দর লাগে। আর বাড়িতে থাকবে তো কোনো কথাই নাই। যদি গরিবদের প্রতি সহানুভূতি করা হয়, কোনদিন গরিবকে ডেকে নিয়ে এলেন বাড়িতে, কোনদিন নাস্তা পৌঁছে দিলেন আত্মীয় স্বজনের বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে, এইভাবে একটা সুন্দর মহামিলন সুসাদৃশ্য পরিস্ফুট হয়ে ওঠে আমাদের সমাজে। নম্বর পাঁচ, রোজা খাদ্য কম করায় এবং হজমের নাড়ি ও পাকস্থলীকে আরাম দেওয়ার একটি উত্তম ব্যবস্থাপকের কাজ করে। আপনি কম খান, কম খাওয়া ভালো, বেশি খাওয়া ভালো? কম খাওয়া ভালো। মানে বলা হয়েছে যে তোমার পেটটাকে তিন ভাগে ভাগ করো, এক ভাগ খাবার, এক ভাগ পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাস। খাবার খাবারের পাত্র থেকে তখন হাত তুলে নাও যখন তোমার মন চাইছে যে আমি এটা খাবো, এখনো মনের ভিতরে চাহিদা রয়েছে হাত তুলে নাও, তখন নয় যখন নাও আর পারছি না। এটা কখন হয়? অনুরোধে যেমন ঢেকে গেলা হয়, মেহমানের বাড়ি গেলেন, মহিমের বাড়ি, শ্বশুর বাড়ি গেলেন, তখন শালা ছাড়ে না, সমন্ধে ছাড়ে না, খাওয়া খান, আরো নেন আরো নেন, ঢেলে ঢেলে দেয়, আপনি পারছেন না। ভাত খাওয়া হয়ে গেল, তারপরে দই মিষ্টি, মিষ্টি হয়ে গেল, তারপরে আবার পাহড় খান, তারপরে ফল ফ্রুট, কলা আপেল, এই খেতে খেতে খেতে খেতে যান চলে যায়। সেখানে আলাদা কথা, অনুরোধে ঢেকে গেলা না। আপনি যখন স্বাভাবিকভাবে খাবেন, দু এক টাইম খেলে সমস্যা নেই, কিন্তু অভ্যেসগতভাবে যখন খাবেন তখন সেই খাবারের মধ্যে আপনি কখন হাত তুলে নেবেন খাবার থেকে, যখন আপনার মনে চাহিদা আছে আরো খাবো, কিন্তু আপনি খাবেন না, তাতে স্বাস্থ্যগত উপকার আছে, কিন্তু খেতেই থাকবেন যতক্ষণ না পেট আপনি পরিপূর্ণ করে নিয়েছেন, উদরপূর্ণ করে নিয়েছেন, এইভাবে খাওয়া ঠিক না। অতএব রোজা রাখলে পরে খাবারের অভ্যেসটা কি হয়, একটু কন্ট্রোল হয়, আর হজম শক্তি পাকস্থলীকেও আরাম দেওয়া হয়। একটা না 13, 14, 15 ঘন্টা, কোন কোন দেশে 17 ঘন্টা পর্যন্ত পাকস্থলীকে আরাম দেওয়া হয়, যেমন জার্মানি টার্মানি আছে 17 ঘন্টা পর্যন্ত তারা পাকস্থলীকে রেস্ট দিতে পারে। এতে কিন্তু উপকার আছে। দেখবেন বহু রোগ এমন আছে যে রোগের জন্য উপবাস থাকতে বলা হয়, ডাক্তাররা বলে খাওয়া বন্ধ করো। ডায়েট খাওয়ার ব্যবস্থা করে কে? এই রোজা। সুতরাং রোজাতে স্বাস্থ্যগত উপকারও আছে। নম্বর ৬, রোজা তাকওয়াকে বাস্তবায়িত করার একটি উত্তম মাধ্যম। রোজা তাকওয়া শিক্ষা দেয়, এটাই হচ্ছে প্রথম কথা, এটা তো প্রথম উল্লেখ করা দরকার ছিল। রোজা হচ্ছে তাকওয়া তৈরি করার কারখানা। মানুষ মুত্তাকি নয়, মানুষ মুমিন হতে পারে, কিন্তু প্রত্যেক মুমিন মুত্তাকি হতে পারে না। যে মুমিন মুত্তাকি সেই হলো আসল মুমিন বা আসল মুসলিম। এখন একজন মুসলিম আছে কিন্তু সে প্রকৃত মুত্তাকি না, রোজা যখন আসে তখন তাকে মুত্তাকি বানায়। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুম আসসালাম কামা কুতিবা আলাযী মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার শিক্ষা পাও, তাকওয়ার ট্রেনিং পাও। সুতরাং রোজার মহৎ উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা রোজাকে কি আমাদের স্বাস্থ্য ঠিক করার জন্য পাঠিয়েছেন, নাকি সামাজিক বন্ধন সুদৃঢ় করার জন্য পাঠিয়েছেন? এ তো নিহিত আছেই, আল্লাহ তাআলার হিকমতে আছেই, কিন্তু আসল উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত। এই ইবাদতের মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে। নম্বর ৭, আর এই জন্যই হাদিসে আছে না, যদি তাকওয়া অবলম্বন না হয় তাহলে রোজা রাখা লাভ কি? মান লাম ইয়াদা কাওলা যুর আল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু আও শারাব। যে ব্যক্তি রোজা আছে কিন্তু রোজা রাখা সত্ত্বেও সে নিজেকে বাজে কাজ, খারাপ কাজ, নোংরা কাজ থেকে বিরত রাখতে পারলো না, মিথ্যা কথা চুগলি জীবন থেকে দূর থাকতে পারলো না, সে ব্যক্তির জন্য আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে উপবাস উপবাসে কাটাক, উপোস থাকুক। আল্লাহ কাজ তো আপনাকে কষ্ট দিই, আপনি কেন উপোস থাকবেন খাপ কাছে? কারণ রোজা রাখার মানে শুধু খাবার থেকে বিরত হওয়া নয়, এটা তো রোজার আসল মানে, কিন্তু তার সাথেও এটাও উদ্দেশ্য যে আমরা যে সমস্ত কাজ নিষিদ্ধ সেই কাজ থেকে আমরা দূরত থাকবো, হারাম থেকে বিরত থাকবো, হারাম থেকে বিরত থাকবো, নোংরা জিনিস দেখা থেকে বিরত থাকবো, নোংরা জিনিস বলা থেকে বিরত থাকবো, তবেই না রোজার আসল উদ্দেশ্য সাধন হবে। কোরবানি আসছে আমাদের সামনে, এই কোরবানির আসল উদ্দেশ্য কি আমাদের? অধিকাংশ মানুষ, সিংহভাগ মানুষের উদ্দেশ্য কি? এই জন্যই আমাদের পেপারে বেরিয়েছে যে এই কোরবানিতে মুসলমানদের জন্য ত্যাগের থেকে ভোগের আধিক্য বেশি। কথা ঠিক না ভুল? কথা কিন্তু ঠিক। আপনি মুসলমানদের অবস্থা দেখুন, কিন্তু ইসলামের কোরবানির যে মর্যাদা আছে, মাহাত্ম্য আছে, সেটা হচ্ছে কি, তাতে ভোগের থেকে ত্যাগের আধিক্য বেশি। এখানে ত্যাগ চাই, ত্যাগ চাই, কিন্তু ত্যাগের থেকে ভোগের জিনিসটা বাড়লো কেন? যেহেতু আমরা ভোগবাদী হয়ে গেছি, ধর্মকে ব্যবহার করছি আমরা ভোগের জন্য, এই জন্য সবাই বলতে সময় আমরা ধুমধাম বেশি করি। কেন বেশি করি? আমরা মিলাদ পড়ানোর জন্য ব্যবস্থাটা সবাই মিলে পাশ থেকে মরল মাতব্বর গ্রামের ইমাম সাহেব খোঁজাখুঁজি করি, কেন? তাতে মুরগি পোলাওয়ার ব্যবস্থা আছে। তারপর মাঝে মাঝে ওই যে মা বাপ মারা গেলে চাল সে চাহারাম, এতেও তাই, যেখানে হইচই আছে, আমোদ ফুর্তি আছে, খাওয়ার ব্যবস্থা আছে, আমরা সেই পাল পর্বণ গুলো মেনে মহারম বলুন আচ্ছা যাই বলুন, এসব গুলো কেন করি? আনন্দের জন্য করি, আনন্দ লাভ হবে বলে আমরা করি। সুতরাং আমাদের হয়ে গেছে কি, ত্যাগের থেকে ভোগের জিনিসটা, ভোগের কথাটা বেশি হয়ে গেছে। এই জন্য আমরা জানি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, বাড়ির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে কি করেছেন, কুরবানি করেছেন, কি করেছেন, উট না গরু, ছাগল।